بسم اللہ الرحمن الرحیم رحمان رحیم اللہ تعالی نامے شروع کرچی السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اپنارا جے جکھانے تھاکن اپنا در اپور اللہ تعالی رحمت نازل ہوک تار اپوریشیم برکات شوتی منڈلی বিশ্ববাসীর প্রতি আল্লাহ তাআলার সর্বশেষ রহমত ও বরকতের প্রতীক কোরআনে কারীমের দিকে আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই কোরআনের প্রতিষ্ঠিত নিরাপত্তা ও অনাবিল প্রশান্তির দিকে। কোরআনে হাকিমের সম্মানিত বাহক নবী রহমত হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান নামে নিযুত কোটি দরুদ ও সালাম জানিয়ে আমরা শুরু করতে যাচ্ছি কোরআনে কারিমের সহজ সরল বাংলা অনুবাদ। পূর্ণ বাংলা অনুবাদ সহ এই মোবারক তোহফাটি আপনাদের কাছে উপস্থাপন করছে বিশ্বনন্দিত কোরআন গবেষণা প্রতিষ্ঠান আল কোরআন একাডেমি লন্ডন শ্রুতি মণ্ডলী। আমরা শুরু করতে যাচ্ছি কোরআনে কারিমের সহজ সরল বাংলা অনুবাদ। সূরা আল-ফাতিহা। বিসমিল্লাহির রহমানির রহিম। রহমান রহিম আল্লাহ তাআলার নামে শুরু করছি। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, তিনি সৃষ্টিকুলের মালিক, তিনি পরম দয়ালু অতি মেহরবান, তিনি বিচার দিনের মালিক। হে মালিক, আমরা তোমারই বন্দেগী করি এবং তোমারই সাহায্য চাই। তুমি আমাদের সরল ও অবিচল পথটি দেখিয়ে দাও, তাদের পথ যাদের উপর তুমি অনুগ্রহ করেছ, তাদের পথ নয় যাদের উপর অভিশাপ দেওয়া হয়েছে, এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট হয়ে গেছে।